أما بعد، মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিধান সম্পর্কে আমাদের আলোচনা চলছে। গোসল দেবে কে? সম্ভবত এটা ভুলে গেছি, এই জন্য সংক্ষিপ্ত করে বলছি। لأن الذين تولوا غسله صلى الله عليه وسلم كانوا كما ذكرنا نتو بكتير غسل سيد دبي جي غسل طريقة بحالة قولي جانه في عالم ولو جغلنا بويته بحالة جي ابشي ارادوشي وطبع ابيكو سيد غسل دبي عالم اشي আবার এরকম করে আলহামদুলিল্লাহ শরীর উপর সোহাগা, কিন্তু জীবনেও গোসল দেয়নি, এমনি বস্ত আর শুরু করে দিল গোসল, তা হয় না। তাই জানবে এবং বাস্তব অভিজ্ঞতা উভয়টা যদি হয় আলহামদুলিল্লাহ। তবে কথা হচ্ছে, একজন আলিম আর একজন জাহেল কিছুই জানে না, তাহলে কারো কারো দিকে আলিম এক সন্দেহ নেই, কারণ সে তো জানে বুঝে। এই এখানে বলছেন যে মৃত ব্যক্তিকে গোসল তরিকা বেশি জানে সেই তাকে গোসল দেবে। বিশেষ করে যদি তার পরিবার আত্মীয় স্বজনের মধ্য থেকে হয়, পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল তারাই দিয়েছেন যারা এক্ষেত্রে অভিজ্ঞ এবং তার নিকটাত্মীয় লোকজন। فقد قال علي رضي الله عنه غسلت رسول الله صلى الله عليه وسلم فجعلت انظر ما يكون من الميت فلم ارى شيئا وكان طيبا حيا وميتا صلى الله عليه وسلم আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছি। فجعلت انظر ما يكون من الميت وانا بديتي لك لاب মৃতদের মধ্যে বা মৃত ব্যক্তিদের মধ্যে স্বাভাবিক একটু ব্যতিক্রম কিছু থাকে, এরকম কিছু আছে কি? বলছেন না, আমি কিছুই দেখতে পাই না, দেখতে পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতেও সুন্দর ছিলেন, মারা যাওয়ার পরেও সুন্দর ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আখরাজাহু ইবনু মাজাহ ওয়াল হাকিম ওয়াল বাইহাকী। এরপরে যিনি গোসল দিবেন তিনি মহাসওয়াব পাবেন। এক্ষেত্রে শেখ নাসিরুদ্দিন আলবানী দুটি হাদিস পেশ করেছেন, গত সপ্তাহে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এ ব্যাপারে বিস্তারিত বিবরণ। এরপরে হল ওয়ুস্তাহাব্বু লিমান গাসালাহু আন ইগতাসিল। মুস্তাহাব হল যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেবে সে নিজে গোসল দেওয়ার পরে গোসল করবে, মুস্তাহাব। নিজেকে জানে না, মৃতকে গোসল দিলেন আপনার জন্য মুস্তাহাব ওয়াজিব নয়, উত্তম হল গোসল দেয়া। কেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من غسل ميتا فليغتسل ومن حمله فليتوضا। যে ব্যক্তি মৃতকে গোসল দিবে সে যেন গোসল করে, মৃতকে যদি করলে গোসল। ومن حمله فليتوضا, আর যে তাকে উঠাবে মৃতকে সে যেন উযু করে। أخرجه أبو داود والترمذي وحسنه, حديث شيخ حسن قلته انت ايه حديث حديث باتجيك دشتيته با جي نردش نردش دي كتر حالي بزر جاية تك واجب انت واجب نوع انو كرم قرر سامنه على دوتي حديثة چه প্রথম হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলাইকুম ফি গাসলি মাইয়িতিকুম গুসলুন ইযা গাসালতুমুহু فَإِنَّ مَيِّتَكُمْ لَيْسَ بِنَجَسٍ فَحَسْبُكُمْ أَن تَغْسِلُوا أَيْدِيكُمْ. মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর তোমাদের জন্য গোসল করা জরুরি না বা ওয়াজিব না. فَإِنَّ مَيِّتَكُمْ لَيْسَ بِنَجَسٍ, কারণ মৃত ব্যক্তি নাজাস না, নাজিস না, অপবিত্র না. অতএব ফাহাসবুকুম আন তাগসিলু আইদিকুম, তোমাদের জন্য যথেষ্ট হলো হাত উত করা. অতএব বুঝে গেল গোসল দেয়া, গোসল দেওয়ার পরে গোসল করা, অর্থাৎ মৃতকে গোসল দেওয়ার পরে গোসল করা ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব. এই রিওয়ায়েতটি বর্ণনা করছেন বলছেন আখরাজাহুল হাকিম ওয়াল বাইহাকি মিন হাদিস ইবনে আব্বাস. শেষ পর্যন্ত আরেকটি রিওয়ায়েত কাউল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, কুন্না নাসিরুল মাইয়িত ফামিন্না মান ইগতাসিল ওয়ামিন্না মান লা ইগতাসিল. আমরা মৃত ব্যক্তিকে গোসল দিতাম, তারপরে আমাদের থেকে কেউ গোসল করত, কেউ গোসল করত না. যদি ওয়াজিব হতো তাহলে কেউ এটা বাদ দিত না. অতএব মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল করা একটা সুন্নাহ, মুস্তাহাব, ওয়াজিব নয়. স্পষ্ট হল না? ওয়ালা ইউশরু গাসলু শাহীদ কাতিলিল মালিকা ওয়ালাউ ইত্তাফাকা আন্নাহু কানা জুনুবান ওয়া ফী যালিকা হাদীস. যদি আল্লাহর পথে লড়াই করে কাফিরদের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, এরকম ব্যক্তিকে আল্লাহর পথে শহীদকে গোসল দেয়া বিধৃত নয়. শরীয়ত সমর্থিত নয়। যে ব্যক্তি আল্লাহর পথে মারা যাবে, কাফিরদের সাথে লড়াই করে যুদ্ধের ময়দানে কাফিররা তাকে হত্যা করেছে, তাকে গোসল দেওয়া যাবে না। বুঝতে পারছেন? বাকি যেমন যেসব শহীদের কথা এখানে উল্লেখ হয়েছে, পেটের রোগে মারা গেলে শহীদ, পাওয়ন বাহনের রোগে মারা গেলে শহীদ, শুনিলেন না, পানি টিপিতে মারা গেলে শহীদ, এগুলোকে বলা হয় হুকনান শহীদ। কিন্তু এগুলোকে গোসল দিতে হবে, সালাত ইত্যাদি নিয়মতান্ত্রিক আদায় করতে হবে। আর যে ব্যক্তি বা যা আল্লাহর পথে লড়াই করে, কাফিরদের সাথে লড়াই করে মারা যায়, তারা হচ্ছে আসল শহীদ। শুনছেন? সবাই আসল শহীদ, কিন্তু এদের বিধান আলাদা, এদেরকে গোসল দেওয়া যাবে না। বলছেন ওয়ালাউ ইত্তাফাকা আন্নাহু কানা জুনুবান, যদি এরকম হয় তার উপর গোসল ফরজ ছিল, তবু গোসল দিবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন একে কয়েকটি হাদিস? আল আউয়াল আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ادفنوهم في دمائهم يعني يوم احد ولم يصلهم. উহুদের দিন যেসব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে তাদের রক্ত রেখে দাফন করো। শরীরে যে রক্ত আছে ওগুলো দ্রুত করতে নাই, ওই অবস্থাতেই তাদেরকে দাফন করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্রুত করলেন না। ওফি রিওয়ায়াতিন فقال انا شهيد على هؤلاء لفوهم في دمائهم. আমি এদের জন্য আল্লাহর দরবারে সরাসরি সাক্ষী। অতএব لفوهم في دمائهم, তোমরা এদের রক্ত রক্ত রেখেই এদের উপর কাপড় জড়িয়ে দাও। فإنه ليس جريح يجرح في الله إلا جاء وجرحه يوم القيامة يدمى لونه لون الدم وريحه ريح المسك. কারণ যদি কোন ব্যক্তি আল্লাহর পথে জখমি হয় তাহলে কিয়ামতের দিন যখন সে উঠবে তখন তার জখমের স্থান দিয়ে খোস্তান দিয়ে রক্ত বের হবে, ইয়াতনা প্রবাহিত বা এরকম রক্ত বের হওয়া থাকবে, লাউনুহু লাউনুদ্দাম এর রং হবে রক্তের মতো, ওয়ারিহুহু রিহুল মিস্ক আর তার গন্ধ হবে মিস্কে আম্বরের মতো সুগন্ধি। আখরাজাহুল বুখারী। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজের যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে গোসল দেননি, আর রক্ত মাখা অবস্থায় তাদেরকে এরকম কাফন পরাতে আর দাফন করতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য আরেকটি রিওয়ায়াত, এই রিওয়ায়াতটি বুখারী। عن أبي برزة أن النبي صلى الله عليه وسلم كان في مغزى له فأفاء الله عليه فقال لأصحابه هل تفقدون من أحد؟ قالوا نعم فلانا وفلانا وفلانا. أبو برزة قلن قال الرسول صلى الله عليه وسلم تاركون جد السفر شرم فهم রব্বুল আলামিন তাকে বিজয় দান করলেন, গনিমতের মাল অনেক দিলেন। ওই সময় তিনি সাহাবে কিরাম রাদিয়াল্লাহু আনহুম মেইনদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি হাল তাফকিদুনা মিন আহাদ, এমন হয়েছে কোন ব্যক্তিকে তোমরা পাওনি এরকম হয়েছে? তারা বললেন অমুক অমুক অমুককে পাচ্ছি না। তারপর বললেন হাল তাফকিদুনা মিন আহাদ, তোমরা কি আর কাউকে পাওনি এরকম, আছে কেউ যাকে তোমরা পাওনি? তারা বললেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকিন্নি আফকিদু জুলাইবিবান, কিন্তু আমি জুলাইবিবকে পাচ্ছি না। প্রত্যেক সাহাবি তার নাম কি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আপলব তোমরা অন্বেষণ করো দেখো কোথায়। তখন যারা মারা গেছেন নিহত ব্যক্তির মধ্যে তাকে তালাশ করলেন, তখন তাকে তারা পেলেন জন্মি সদাতিন কাতালু এই জিলাবি আনহুকে সাতজন নিহত কাফিরের সাথে পাওয়া গেল, তিনি একা সাত কাফিরকে হত্যা করেছেন, তারপর ও সহযোগীরা তাকে হত্যা করেছে শহীদ করেছেন। রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার কাছে দাঁড়ালেন আর বললেন কাতালা সাবআ সুম্মা কাতালুহু হাযা মিন্নি ওয়া আনা মিনহু হাযা মিন্নি ওয়া আনা মিনহু, সে সাতজনকে হত্যা করেছে তারপর তারা তাকে হত্যা করল, এটা আমারই একটা অংশ আমিও তার একটি অংশ, সে আমার একটি অংশ আমিও তার একটি অংশ। এই সাহাবীর ফজিলত মর্যাদা। রাসূল قالها مرتين او ثلاثا, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তারপরে ফওদাহু আলা সাইদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইদ এই অংশ হাতে রাখলেন, লাইসা লাহু সারীরুন ইল্লা সাইদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো খাট ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে তার খাট ছিল। তারপরে তার জন্য কবর খোদা হল আর তাকে কবর রাখা হল, ওলাম ইয়াযকুর গাসলান, কিন্তু তাকে গোসল দেওয়ার কোন নির্দেশ দেননি। বুঝতে পারছেন, তাই আল্লাহর পথে যারা মারা যাবে সরাসরি শহীদ, এদেরকে গোসল দিতে নাই, যে অবস্থায় আছে ওই অবস্থায় কাফন কাফনের ব্যাপার করে আসছে, আজকে হচ্ছে গোসল, ওই অবস্থায় গোসল দেওয়া হবে, তারপর কাপড় কাফন পরানো হবে, তারপরে কোথায় কাফন করা হবে। শহীদগণকে গোসল দেওয়া হয়, তাদেরকে তাদের রক্ত মাখা অবস্থায়, রক্তরঞ্জিত অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে, আর তাদের জন্য সালাতুল জানাজাও পড়েন, ওলাম ইউসাল্লি আলাইহিম। ওয়ার হামজা হারে রাকাতের মাঝে আছে হামজা ছাড়া, তাহলে এ বিষয়ে সালাতুল জানাজার পরিচ্ছেদ পড়ে আসছে, কিন্তু বাজ্যত জানাজা সালাত করতে হবে না, বিস্তারিত বিবরণ পড়ে আসছে। এই রিওয়ায়েত ঠিক আখরে আবু দাউদ তিরমিজি হাসানু শেষ পর্যন্ত। শেখ হাফিজুল আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হুয়া ইন্দি হাসান, এই হাদিসটি হাসান পর্যায়ে। চার নম্বর, عن عبد الله بن الزبير في قصة أحد واستشهاد حنظلة بن أبي عامر قال فقال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن الزبير رضي الله عنه وهو دير كتسا يقرر الله قبطيكي ولكش حنظلة بن أبي عامر يسهيد هيتا تربيت تنتو تركت ليك شهيد وقرر الله ولكن فقال رسول الله صلى الله عليه وسلم إن صاحبكم تغسله الملائكة فاسألوا صاحبته قالت خرج وهو جنب لما سمع الهائعة فقال رسول الله صلى الله عليه وسلم لذلك غسلته الملائكة إذ صحابي ترنمهج حنظلة ابن أبي عامر تاكي بلاها غسيل الملائكة فرستق عليه السلام تاكي غسل ديشن উহুদের যুদ্ধের সময় নতুন বিয়ে করেছেন, সকালবেলা জানতে পারলেন উহুদের যুদ্ধের অবস্থা, শুনি আর এদিকে এদিক সেদিক তাকাননি, আবার চলে গেছেন যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে। এটা হলো হিমালয়ের তাকওয়া। আপনি এত দুর্বল, দুর্বলতার কারণে সব কিছু করেন আর মসজিদে যান না, যখন তোমার আসবে মত তখন যাবে করে থাকু, এই আজকে আমরা জানা সলাপ করলাম এই মসজিদে, এর সাথে চারজন পুরুষ, এই ছোট শহর খেয়াল করুন, সুবহানাল্লাহ, চারজন পুরুষ, একজন মহিলা, একটা বাচ্চা, সহন ছোট। এখন প্রত্যেক দিন জানাজা সালাত মজুদ, এখানে কালকেও ছিল, এর আগেও ছিল, বাচ্চা ছিল, 10 বছরের ছেলে ছিল গতকালকে, এর আগেও ছিল শিশু, আর আজকে একসাথে ছয়জনের সালাত জানাজা পড়লাম, সুবহানাল্লাহ। আপনি কি বুঝেন, শুধু ইয়া বলুন, ইয়া বলুন, মুসলিম মুসলমানের বাচ্চা, হজের সময় আসবে হজ, এই বছর এরকম লোক পাওয়া গেছে হজের দিচ্ছে না, এদিন জিজ্ঞেস করা হলো সেদিনই সে 5 বক্ত মাল করে নেয়, আসবে কোন সময় মুখ রাস্তাঘাটে যাচ্ছেন, হ্যাঁ কোন সময় অ্যাক্সিডেন্ট, কত লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা দেখছেন, বড় হয়ে গেলে হসপিটালে যাবেন একটু দেখবেন। হ্যাঁ, এদিন গেলাম একজন গুন্ডা জেলার, ইউপি গুন্ডা জেলার এক ব্যক্তি মুসলিম, সে অবশ্য দেখতে যুবক, তার বয়স 33। আমি বললাম তোমার বয়স 32? সে বলছে হ্যাঁ 33। আমি বললাম গুন্ডা আমার গুন্ডা জেলার অনেক ছাত্র ছিল আগে আমার ইউপি বাসী, আমার অধিক অধিক অনেক ছিল, সুভান আল্লাহ উর্দু বসে তুমি দল সে খুশি হল, খুশি করার জন্য বুঝছেন, যে আমি বললাম যদি আমি বাংলাদেশ কিন্তু আমি গুন্ডার মানুষ, সে মানে কি কিরকম এরকম বললাম। সুভান আল্লাহ, আমার একটা লোক এরকম ছিল, সে আমাকে বলেছে আপনি চলে আসুন, হ্যাঁ আমার তো একটা বাড়ি আছে, একটা বাড়ি আপনাকে এমনি দিব, কোন অসুবিধা নেই। সুভান আল্লাহ, এই গুন্ডার সত্য এত সম্পর্ক ছিল তার সাথে, হয়েছে কি লোকটি ওই মোটরসাইকেল চালাচ্ছে, পিছনে এসে একটু ধাক্কা, পিছন দিকে ধাক্কা পড়ে গেছে, তো বলছে মনে হয় মেরুদণ্ডে হয়তো ক্র্যাক হয়েছে, মেরুদণ্ডে হয়তো, সে ভুল যায় না সংবাদ, আল্লাহ হয়তো কার কোন সময় কি হবে। আগে যেন দেখলাম বাংলাদেশি মাথায় রিং লাগানো, মাথায় এদিকে কেউ গেছে ইদানি, হ্যাঁ শুনি না, হ্যাঁ আল্লাহ জানে মাথা অপারেশন হয়েছে, সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বে আমরা যখন হজে ছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সোনাইয়ার আশপাশে, আমাদের এক ব্যক্তি এই জায়গায় মাঝে মধ্যে ক্লাসে আসতো বা সপ্তাহে ক্লাসে আসতো, তাই নাকি? এখানে সপ্তাহে ক্লাসে আসতো, আমাকে কয়েকজন বলেছেন ওই লোকটি মারা গেছে অ্যাক্সিডেন্ট, এর সাথে আরেকজন স্ত্রী, শুনলাম পরে আরেকজন আহত সেও মারা গেছে, তিনজন। এবারে সেদিন গেলাম তো দেখলাম ওখানে আরো দুইজন মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় এখনো আছেন, তারা আইসিইউতে কয়েকদিন ছিল, তখন বাইরে আছে চিকিৎসারত অবস্থায়, ওরা হচ্ছে হিন্দু, আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াত রেখেছেন, তারা মারা যায়নি, ওরা মারা গেছে সুবহান আল্লাহ, আমার জামানায় যারা মারা গেছে ওরা সব মুসলমান, আর এদের ব্যাপার আল্লাহ জানে, যদি আল্লাহ ইচ্ছা হয় তাহলে হয়তো হেদায়াত পেয়েও যেতে পারো, হেদায়াতের মালিক আল্লাহ। আমি বললাম যুগ তোমাদেরকে বাঁচিয়েছেন আল্লাহ, হিন্দু যুগ, তো এই দুইজনের বাপ এখানে বলছে তার নিজস্ব বলছে নিজস্ব ওয়ার্কশপ আছে ওখানে, কথা যখন বলে সে ওই ইউপির কথা বলে মুসলিম পরিভাষা, কথা বলে আপনি বুঝবেন না সে ও মুসলিম, কিন্তু আমি যখন নাম দেখলাম লেখা ওনার লেখা শঙ্কর, বললেন এই শঙ্কর দেখলে না হিন্দু, হ্যাঁ হিন্দু সুহান পরে বলল আল্লাহ করো সেদিকে আরো অনেক কিছু কথা বলে মাসা আল্লাহ সব জানে, আরে আসল হেদায়তের মালিক কে আল্লাহ জানলে হয় না, তো আমাদেরকে সব সময় প্রস্তুত নিয়ে থাকতে হবে, কিসের মৌজের সব সময় প্রস্তুত, তুমি জানো না আজ যে দিন এই দিন পার হবে কিনা, এই সৌদি আরবে আমার জানা মতে পরিচিত দুইজন দায়ী ইদানিং মারা গেছে এই মাস দুইয়ের ভিতরে, একজন আমাদের আবুল কালাম ভাই ছিলেন রিয়াদ সুলাই সেন্টারে কাজ করতেন দায়ী হিসেবে, তার দাওয়াতে রিয়াদ সম্ভবত আমি দুইবার গেছি, তিনি এই তিন চার সপ্তাহ এর ভিতরে তিনি মারা গেছেন বাংলাদেশে আর কি, আমাদের চলে গেছেন বছর দেড় বছর হয়েছেন, প্রথমে স্ট্রোক হয়েছিল, পরে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দিন। আর আরেক ভাই হাফুল্লাহ সেন্টারে কাজ করতেন, তার নাম হচ্ছে ইয়াকুব ভাই, তিনিও গত কিছুদিনে আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আপনাদেরকে দেখাচ্ছি আর কি নজির। এছাড়া আশপাশে আপনারা দেখবেন কত লোক অ্যাক্সিডেন্ট, ওই তো সেদিন এখানে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, বর্তমানে খুব অবস্থা করুণ অবস্থা, একজন দুইজন অনেক। আপনি এগুলি দেখে শিক্ষা অর্জন করবেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোগী দেখার জন্য উৎসাহ দিয়েছেন, বরং বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্ত, এক মুসলমানের অপর মুসলমানের উপর ছয়টি হক। এর মধ্যে থেকে একটা হল ইদা মারিদা ফাউদুহু, যদি সে রোগাক্রান্ত হয় তখন তুমি তার দেখাশোনা করো, সেবা শুশ্রূষা করো, তাকে দেখতে যাও। এতে কি হবে, আসলে ব্যাপার হল তোমার নিজের ভিতরে হোক সৃষ্টি হবে, সে কালকে সুস্থ ছিল কালকে অসুস্থ হয়ে পড়েছে। এরপরে কি বলেছেন, ওইরা না তাকে পাবো, যদি মারা যায় তাহলে তুমি তার অনুসরণ করো, আমাদেরকে হেফাজত করো। আচ্ছা দেখুন, এই হানজালা ইবনু আমির ও ইবনু আবি আমির আল উসাইদি রাদিয়াল্লাহু আনহু, শুনেছেন ওদের যুদ্ধের ঘটনা, তিনি তরবারি নিয়ে আলোত বের হয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহু, আর ওখানে গিয়ে কাফিরদের সাথে লড়াই করে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অন্যদিকে তিনি হলেন জুনুব অবস্থায়, জুনুব যে অবস্থায় গোসল ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফেরেশতাগণ তাকে গোসল দিচ্ছেন, এই সাহাবীকে ফেরেশতাগণ আলাইহি ওয়াসাল্লাম গোসল দিচ্ছেন। তখন বললেন ইন্না সাহিবাকুম তাগসিলুহুল মালাইকা, উপস্থিত সময় পাওয়া যাচ্ছে না তাকে আর কি, গোসল দেওয়ার জন্য ফেরেশতাগণ নিয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের এই সাথীকে ফেরেশতাগণ আলাইহিম সালাম গোসল দিচ্ছেন, অতএব তার স্ত্রীকে তোমরা জিজ্ঞেস করো ব্যাপারটা কি। বলছেন খারাজা ওয়া হুয়া জুনুবুন লাম্মা সামি'আ আল-হাকিআ, তিনি যখন বিপদ সংকেত শুনলেন, সিগনাল শুনতে পান আপনারা, এমন সংখ্যার সিগনাল মজুদ ওই সময়, ওই সময় কার সিগনাল ছিল, এটাকে বিপদ সংকেত। ইন্দা লাম্মা সামি'আ আল-হাকিআ, যখন বিপদ সংকেত শুনলেন, আওয়াজ শুনলেন, তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন, ওই সময় তার উপর গোসল ফরজ ছিল। সুবহানাল্লাহ, গোসল করার সময় নেই, ইমান গোসল করতে হবে, কারণ এটা হচ্ছে বড়। ওখানে গেছেন কাফেরদের সাথে লড়াই করতে করতে তিনি মারা গেছেন, শহীদ হয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহু। তাই ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাগণ আলাইহিমুস সালাম তাকে গোসল দিয়েছেন, প্রসিদ্ধ হাসিরুল মালাইকা। অন্য রিওয়ায়েত আছে وعن ابن عباس رضي الله عنهما قال أصيب حمزة بن عبد المطلب وهنظر ابن الراهب نوليكي وهما جنوب، فقال رسول الله صلى الله عليه وسلم رأيت الملائكة تغسلهما. حمزة بن عبد المطلب، حمزة ابن الراهب فابن أبي عامر، তারা দুজন জনাবতের অবস্থায় নিহত হয়েছেন বা মারা গেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইতুল মালাইকা তুগসিলুহুমা ও তাগসিলুহুমা, আমি দেখছি ফেরেশতাগণ আলাইহিমুস সালাম তাদেরকে গোসল দিচ্ছেন। তাহলে হামজা বিন আব্দুল মুত্তালিব যিনি সাইয়্যিদু শুহাদা হামজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত শহীদদের নেতা হচ্ছে হামজা বিন আব্দুল মুত্তালিব, ছিলেন তো সাইয়্যিদু শুহাদা হামজা। কিয়ামত পর্যন্ত যত শহীদ আসবেন সবার নেতা হচ্ছে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আল্লাহর পথে শহীদ হয়েছেন, কিন্তু তিনি এই অবস্থায় জেনাবতের অবস্থায় ছিলেন। এই জন্য দুনিয়াতে যারা তারা কিছু দেন, কারণ ওরা জানে না, অথবা শহীদ হয়ে গেছে কোনো প্রয়োজন নেই, কিন্তু তাদের সম্মানার্থে হয়তো রব্বুল আলামিন এটি স্পষ্ট তাদের ইজ্জত আল্লাহ দরবারে বেশি, যার ফলে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে গোসল দিয়েছে। শুধু এই দুইজন নাকি, এরকম হয়তো আরো ভাবা, কিন্তু কারো ব্যাপারে এরকম প্রমাণিত নেই, এই দুইজনের ব্যাপারে প্রমাণিত। এ কারণে যদি শহীদ ব্যক্তি, শেখ মাসুদুল ভাই তাই বলেছেন, ওয়ালা ইউশরাউ গাসলু শহীদ কাতিলিল মালিকাতি ولو اتفق انه كان جنبا جني কাফেরদের বিরুদ্ধে লড়াই করে মারা যাবেন শহীদ হবেন তাকে গোসল দেয়া শরীয়ত সমর্থিত নয়। যদিও জানা যায় যে তিনি জানাবতের অবস্থায় ছিলেন, কারণ এখানে সাহাবায়ে কিরাম তাদেরকে দৌত করেননি, দৌত করেছেন কে, ফেরেশতাগণ আলাইহিমুসসালাম। তবে যেটা আল্লাহ পক্ষ থেকে তাদের ইজ্জত বেশি, মর্যাদা বেশি, সেদিকে কিন্তু আপনি গোসল দিবে, এটা হচ্ছে শহীদদের মর্যাদা, শহীদদের ইজ্জত। যদি কেউ আল্লাহর পথে লড়াই করে মারা যায় গোসল দিতে হবে না, সলাত করতে হবে না। এ বিষয়ে বিস্তারিত গ্রহণ পরবর্তীতে আসছে। আজকে এই অনুচ্ছেদ যেহেতু এখানেই শেষ করেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী, আমি এই অনুচ্ছেদই এখন থামলাম। আগামী সপ্তাহে তাকফিরুল মাইয়িত, মৃত ব্যক্তিকে কাফন করানো সম্পর্কে আলোচনা আসবে, আর এরপরে আসবে সলাতুল জানাজা, ডিটেইল বিস্তারিত, অথবা হামলুল জানাজা ইত্তেবা ওকে নিয়ে যাওয়ার দিলেন, আস্তে আস্তে করে আসছে। তারপরে আসছে সলাতুল জানাজা দাফনের অনুচ্ছেদ, এর সাথে সাথে যেসব বেদাত প্রচলিত রয়েছে বিশ্বে, বিশেষ করে তার এলাকায়, ওইসব প্রচলিত বেদাত সম্পর্কে আলোচনা করবেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তার এই কিতাবে। আরো আমাদের জানা মোতাবেক বাংলাদেশে প্রচলিত বেদাত ইত্যাদি সম্পর্কেও আলোচনা হবে পরে ইনশা আল্লাহ তাআলা। وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه اجمعين الله আমাদেরকে আমলকে কবুল করুন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। তোমার বিধি বিধান পালন করার তৌফিক দাও, আমিন। হে আল্লাহ, মওতকে স্মরণ রেখে যেন আমরা শুনতে পারি সেই তৌফিক দাও, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা-বাবাদেরকে মাফ করো, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ মুসলিমদেরকে উদ্ধার করো, আমিন। জালিমদেরকে পাকড়াও করো, আমিন। ইয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين